কন্নিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান NHK ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 39তম পাঠের মূল বাক্য হচ্ছে কাজে দা তো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্নার শরীর ভালো নেই, তাই সে ডর্ম মাদারের সঙ্গে হাসপাতালে এসেছে, সে ডাক্তার দেখাবে। চলুন শুনি 39তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল কাজে দা তো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে। দো শিমাশিতা কা? সেকি গা দেমাসু, নেৎসু মো 37.8 দো আরিমাসু। নোদো ও মিসেতে কুদাসাই, কাজে দা তো ওমোইমাস। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্নাকে ডাক্তার জিজ্ঞেস করলেন, দো শিমাশিতা কা, কি সমস্যা বোধ করছেন? যদিও কথাটির আক্ষরিক অর্থ আপনি কি করেছেন, তবু এর প্রচলিত অর্থ হল আপনার কি হয়েছে। দো মানে হল কি, শিমাশিতা অর্থ করেছেন বা করেছ, করেছে ইত্যাদি। এটি হল শিমাস অর্থাৎ করা ক্রিয়াপদের অতীত রূপ। এর পরে আছে বাক্যকে প্রশ্ন বানানোর পার্টিকেল কা। কেউ সমস্যায় পড়েছে দেখলে জিজ্ঞেস করতে পারি দো শিমাস তাকা, তাই না? হ্যাঁ, উত্তরে আন্না বলল সেকিং আদেমাস, আমার কাশি হচ্ছে বা আক্ষরিকভাবে কাশি বের হচ্ছে। সেকি মানে কাশি, না এই পার্টিকেল কর্তার পরে বসে, দেমাস অর্থ হচ্ছে বের হওয়া। তাহলে শারমিন সান, যদি বলতে হয় আমার নাক দিয়ে সর্দি ঝরছে, তাহলে জাপানিতে কি বলবেন? বলে রাখি সর্দি মানে হল হানামিজু, হানামিজু গা দেমাস। ঠিক। এরপর আন্নার উপসর্গসমূহ বুঝে বললেন ডর মাদার, নেৎসুমো 37.8 দো আরিমাস, 37.8 ডিগ্রি সেলসিয়াস জ্বরও আছে। নেৎসু মানে হল জ্বর, মো অর্থ হল ও বা আরো, 37.8 দো কথাটির অর্থ 37.8 ডিগ্রি, 37.8 এটুকু দিয়ে বোঝাচ্ছে একটি সংখ্যা 37.8, তেন হচ্ছে দশমিক, এই সংখ্যার পর যুক্ত হয়েছে তাপমাত্রার একক দো অর্থাৎ ডিগ্রি। জাপানে তাপমাত্রা পরিমাপ করা হয় সেলসিয়াস স্কেলে। আরিমাস মানে আছে বা রয়েছে, আরিমাস কথাটি দিয়ে অস্তিত্ব বা মালিকানা বোঝায়। অসুস্থতার কথা জাপানিতে প্রকাশ করতে না পারলে খুব মুশকিল। আচ্ছা, মাথা ধরা অথবা পেট ব্যথা হলে জাপানিতে কি বলবো? মাথা হল আতামা, ব্যথা করে মানে ইতাইদেস, তাহলে মাথা ধরেছে অর্থ হল আতামা গা ইতাইদেস। আবার পেট মানে হল ওনাকা, তাই পেট ব্যথা হলে বলতে পারেন ওনাকা গা ইতাইদেস অর্থাৎ পেট ব্যথা হচ্ছে। যাই হোক, এরপর ডাক্তার বললেন নোদো মিসেতে কুদাসাই, আপনার গলার ভেতরের অংশ দেখতে চাই বা আক্ষরিকভাবে দয়া করে আপনার গলার ভেতরটা দেখান। নোদো মানে হল কণ্ঠনালী বা অন্ননালী, গলার ভেতরের অংশ। ও এই পার্টিকেল কর্মপদের পরে বসে, মিসেতে এটি হল ক্রিয়াপদ মিসেমাস অর্থাৎ দেখানোর তে রূপ। অনুরোধ বোঝাতে এখানে ক্রিয়ার তে রূপের সঙ্গে ব্যবহার করা হয়েছে প্লিজ বা কুদাসাই। আন্নাকে পরীক্ষা করার পর ডাক্তার বললেন কাজে দা তো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে, বা আক্ষরিকভাবে বললে আমি মনে করি এটা ঠান্ডা লাগাজনিত সমস্যা। এটাই হল আজকের মূল বাক্য। কাজে মানে ঠান্ডা বা সর্দির সমস্যা, দা এই পার্টিকেল এবং এর মার্জিত রূপ দেশ এগুলো বাক্যের বিধেয় গঠন করে। এর পরে আছে তো ওমোইমাস, যার সোজা বাংলা হচ্ছে বলে মনে করি। নিজের ধারণা মতামত বা অনুমান প্রকাশের ক্ষেত্রে এটি বাক্যের শেষ ভাগে জুড়ে দেয়া হয়। চলুন তাহলে আর একবার শোনা যাক 39তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল কাজে দা তো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে। দো শিমাশিতা কা? সেকি গা 出ます。 熱も 37.8 度あります。 喉を見せてください。風邪だと思います。 エバレ、ティーチャー、アマデルブジェディンポルボ。সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা শিখেছি কাজে দাতো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে, এরকম কথা দিয়ে বক্তার চিন্তাভাবনা, মতামত, ধারণা বা অনুমান প্রকাশ করা যায়। আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি, তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, ধারণা, মতামত বা অনুমান প্রকাশের ক্ষেত্রে জাপানি ভাষায় প্রথমে সেই ধারণা বা মতামত উল্লেখ করে তার সঙ্গে যুক্ত করতে হয় তো ওমোইমাস বলে মনে করি। ওমোইমাস ক্রিয়াটির অর্থ ধারণা পোষণ করা। ধারণার পরে এবং এই ক্রিয়াটির আগে তো পার্টিকেল ব্যবহার করা হয়। মনে রাখবেন তো ওমোইমাস অর্থাৎ বলে মনে করি অংশটির আগে ক্রিয়াপদের নৈমিত্তিক রূপ ব্যবহার করতে হবে, যেমন আবিধানিক রূপ অথবা সম্পন্ন ক্রিয়ার ক্ষেত্রে তা রূপ। এবার নমুনা হিসেবে চলুন বলার চেষ্টা করি, আমার ধারণা সে আসবে। সে অর্থ স্ত্রীলিঙ্গে হচ্ছে খানজ, আশা কথাটির আবিধানিক রূপ কুরু, তাহলে সে আসবে এইটুকুর অর্থ দাঁড়াল খানজ ওয়া কুরু। এরপর বলতে হবে তো ওমোইমাস বলে মনে করি, সব মিলিয়ে কথাটি দাঁড়াল অর্থাৎ আমি মনে করি বা আমার ধারণা সে আসবে। তো ওমোইমাস অংশটির আগে কোনো ই বিশেষণ থাকলে তা অপরিবর্তিত থাকবে। ধরুন আমি মনে করি মেয়েটি সুন্দরী, এটা কিভাবে বলা যায়? সুন্দরী হচ্ছে উৎকুষি। লক্ষ্য করুন এটি একটি ই বিশেষণ, তাই উত্তর হবে খানোজোয়া উৎকুষি তো ওমোইমাস। আবার না বিশেষণ নামে আরেক ধরনের বিশেষণ রয়েছে, তো ওমোইমাস কথাটির আগে ওই ধরনের বিশেষণের পর দা যুক্ত করতে হয়। ধরুন বলতে হবে এটা সুবিধাজনক বলে আমি মনে করি, তাহলে এটা মানে হল সোরে, সুবিধাজনক অর্থ বেনডি, যেটি একটি না বিশেষণ। তার মানে এই বিশেষণটির পরে দা যুক্ত করে বলতে হবে বেনডিদা। এভাবে প্রথম অংশটি পেলাম সোরে বা বেনডিদা, এটা সুবিধাজনক। এরপর জুড়ে দিন তো ওমোইমাস বলে মনে করি, সব মিলে দাঁড়ালো সোরে ওয়া বেনডিদা তো ওমোইমাস, আমি মনে করি এটা সুবিধাজনক। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ কাশি নিয়ে কিছু শব্দ শেখা যাক। এই ধরনের হালকা কাশির জন্য ধন্যাত্মক শব্দ হল কং কং। শুনলেন হালকা কাশির ধন্যাত্মক শব্দ কং কং। খারাপ কাশিকে কি বলা হয়? এই ধরনের খারাপ কাশি হলে বলা হয় গুহ গুহ। কাশির ফলে দম বন্ধ হওয়ার উপক্রম হলে সেই পরিস্থিতি বোঝানো হয় গুহ গুহ শব্দটি দিয়ে। শুনে মনে হচ্ছে না যে লোকটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে? তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ কং কং এবং গুহ গুহ। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, হাসপাতালের ক্যাশিয়ার এবং ঔষধ বিক্রেতা উভয়ই বললেন, ওদায় যিনি মানে সেরে উঠুন। আমাকে নিয়ে সবাই ছিলেন উদ্বিগ্ন, আর তা আমার মধ্যে একটা উষ্ণতা এনে দিয়েছে। দ্রুত সেরে ওঠার সব রকম চেষ্টা আমি করব। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল খাজে দা তো ওমোইমাস, মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে। আগামী পর্বে জানবো আন্না ডরমিটরিতে ফিরে আসার পর কেমন আছে। বন্ধুরা আবারও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে দেখা হবে মাতা ওয়াইশিমাশো।